সে কেন এলো না সে তো কেউ জানে না। মন তোরাশায় মন তোরাশায় দিন তুনে যায় প্রিয়া আমার, মন তোরাশায় মন তোরাশায় দিন তুনে যায় প্রিয়া আমার, তোরা স্বপ্ন দেখে তোর ছবি একে, তোরা স্বপ্ন দেখে তোর ছবি একে, যায় রাত কেটে ও চাঁদ আমার, মন তোরাশায় মন তোরাশায় দিন তুনে যায় প্রিয়া আমার। আমার মনে মনে তোকে ভেবে যায়, তোর কত কথা আজ মনে পড়ে যায়, ও প্রেম আমার মনে মনে তোকে ভেবে যায়, তোর কত কথা আজ মনে পড়ে যায়, মানে না এমন চোখের বৃষ্টিতে যে স্মৃতি মনে মনে করে খেলা যে, সেই যে সোনালি দিন সেই বেলা যে, হো কত স্মৃতি মনে মনে করে খেলা যে, সেই যে সোনালি দিন সেই বেলা যে, আর কি ফিরে আসবে না কখনো সে, রে তবু মন কেন তাকে চায়, তুই সুখে থাক, তুই সুখে থাক, সে তো আর বলে না কেন তা জানি না, মন তোরাশায় মন তোরাশায় দিন তুনে যায় প্রিয়া আমার, মন তোরাশায় মন তোরাশায় দিন তুনে যায়।